সঙ্গীত সংগ্রহ 51 বনি চরণ রবিন্দে মজ মজ মজ মজ রে মন বনি চরণ রবিন্দে মজ মজ মজ মজ রে মন জ্বালা জুড়াইবে অমৃত তো পাবে জ্বালা জুড়াইবে অমৃত তো পাবে হইবে সমূহ বাসনা পূরণ বাণী চরণ রবিন্দে মজ মজ মজ মজ রে ঢালো ঢালো সুধা সিন্ধু সলিলে হেলিছে দুলিছে আনন্দ হিললে ঢালো ঢালো সুধা সিন্ধু সলিলে হেলিছে দুলিছে আনন্দ হিললে রাঙা শত দল চরণ যুগল মায়ের রাঙা শত দল চরণ যুগল আহ মরি মরি ভুবন মোহন বাণী চরণ রবিন্দে মজ মজ মজ মজ রে মন অন্ধ মানুষ দেখিতে না পাও কি সুখ লালসে ইতি অতি ধাও অন্ধ মানুষ দেখিতে না পাও কি সুখ লালসে ইতি অতি ধাও কর পদ ধ্যান গাও মায়ের গান কর পদ ধ্যান গাও মায়ের গান কর মধুপান হইয়ে মগন বাণী চরণ রবিন্দে মজ মজ মজ মজ রে মন গর গর ভাবে হয়ে মাতোয়ারা হের রে অদূরে বাণী বেদ ধরা গর গর ভাবে হয়ে মাতোয়ারা হের রে অদূরে বাণী বেদ ধরা সৌম্য হতে কিবা ছবি সৌম্য তারা সৌম্য হতে কিবা ছবি সৌম তারা আহ মরি মরি দেখিনি এমন বাণী চরণ রবিন্দে মজ মজ মজ মজ রে মন জ্বালা জুড়াইবে অমৃত তো পাবে জ্বালা জুড়াইবে অমৃত তো পাবে হইবে সমূহ বাসনা পূরণ বাণী চরণ রবিন্দে মজ মজ মজ মজ রে মন বাণী চরণ রবিন্দে মজ মজ মজ মজ রে ওম শান্তি শান্তি শান্তি হরি ওম তৎসৎ శ్రీరామకృష్ణార్పణమస్తు.